يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقون যাবতীয় হামদ সান্না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের মানবিক গুণাবলীর উপরে পরপর দুই জুম্মা আলোচনা হয়ে গেল। আজকে আরেকটি গুণাবলীর গুণ সম্পর্কে কথা বলছি যেটি সব কিছুর মূল, লজ্জাশীলতা। আল্লাহ পাক যখন মশামাছি সম্পর্কে কোরআনে আলোচনা করলেন তখন কাফেররা বলল মশামাছির মতন একটা ক্ষুদ্র জীব সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করা কি শোভা পায়? আর আল্লাহ হচ্ছেন মহান সৃষ্টিকর্তা, তিনি ছোটখাটো কথা কেন বলবেন? তাতে নিজস্ব একটা লজ্জাশীলতা আছে। বড় মানুষ তো সবসময় ছোটখাটো কথা বলেন না, বড় বড় কথাই বলেন। ছোট কথা থেকে তিনি বলতে লজ্জা পান, আল্লাহ কি লজ্জা নাই? মশামাছি পর্যন্ত কোরআনে বলছে। এক জায়গায় জুবাব বলছেন মাছি সম্পর্কে, এক জায়গায় বাউদা বলছেন মশা সম্পর্কে, কি? তখন আল্লাহ পাক আয়াতটা নাজিল করলেন, এটি তার নববী জীবনের শেষ দিকে মদিনায় অবতীর্ণ বাকারা সূরা একটি আয়াত। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না বা তার চেয়ে বড় কিছু। এই উদাহরণের মধ্যেই ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাল হাক্কু মির রাব্বিহিম, যারা ইমানদার তারা বিশ্বাসী, তারা ঠিকই বলে, তারা জানতে বিষয়টা বুঝে তারা ভালো করে যেটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে। আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, অবিশ্বাসীরা বলে আল্লাহ এইসব তো উদাহরণ দিয়ে কি চান? আল্লাহ বলে দিচ্ছেন ভালোভাবে, ইউদ্দিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এ ধরনের উদাহরণের মাধ্যমে বহু লোক পথভ্রষ্ট হয়, বহু লোক হেদায়তপ্রাপ্ত হয়, আর পথভ্রষ্ট হয় তারাই যারা ফাসেক পাপাচারী। অন্যত্র আল্লাহ জুবাবের সঙ্গে তুলনা করেছে, মানুষের সৃষ্টি আমার কাছে একটা এই মাসির চাইতেও দুর্বল। ইয়া নাস বলে আল্লাহ ডাক দিচ্ছেন, দরিবা মাসালুন ফাস্তামিউ লাহু, তোমাদের উদ্দেশ্যে একটা উদাহরণ বর্ণনা করা হচ্ছে, অতএব তার মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে তারা হল ইয়ের মতন, জুবাবের মতন, মাছির মতন। তোমার পাত্র থেকে মাছি খেয়ে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ মাছিকে ঠেকানোর ক্ষমতা তোমার নাই। সে যতটুক দয়াকে রেখে যায় ততটুক তুমি পা। দাওয়াফাত তালেবুল মাকলুব, প্রার্থী এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে দুটাই কতই না দুর্বল। এরকম উদাহরণ আল্লাহ দিচ্ছেন, নিঃসন্দেহে সত্য কথা। আপনি খানা পিনা টেবিলে বসে আছেন, দুধ দিয়ে ভাত খাচ্ছেন, দুধ আর গুড় দিয়ে ভাত খেলে মাছি বেশি আসে, আর এ কদিন পরে আম পাকবে তো মাছি ভন ভন করবে, তার মধ্যে আপনাকে ভাত খেতে হবে। আমে মাছি দুধে আর আম দিয়ে রান্না ভাত খাওয়া শুরু করলে, ওখানে মাছি বিরিয়ানি করলে সেখানেও মাছি, মাছের হচ্ছে বাঁচার উপায় নেই, কিন্তু ওই মাছিকে কিছু করারও ক্ষমতা আপনার নেই। ওখানে র্যাবও কিছু করতে পারবো না, একটা বোমা মেরে কোনো লাভ হবে না, ও ওর কাজ করেই যাবে। ওই জন্য আল্লাহ বলছি একটা মাছির ঠেকানোর ক্ষমতা তোমার নাই, তুমি আমার নিয়ে কথা বলো, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকো, তাদের তো মাছের সমতুল ক্ষমতাও নাই। দাও ফত্তাল এবল মাতলুক, এসব কথাগুলো ইহুদি নাসারা এবং কাফের নেতাদের খুব প্রেস্টিজ লাগছিল, তাহলে এত ছোটখাটো কথা বলছে আমাদেরকে মশা মাসির সমতুল্য করে, আল্লাহর বড় সৃষ্টিকর্তা তিনি বড় কথা বলবে? আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ লজ্জাবোধ করেন না। এই সূত্র ধরে একদিন আসমা বিনত আবু বকর এসে বলছে, হে আল্লাহ রাসূল, আল্লাহ হক বলতে লজ্জাবোধ করেন না, তা আপনি একটু বলুন তো মেয়েদের কি এসব হয়, মানে স্বপ্ন দোষ হয়? এই কথাটা লজ্জাকর বিষয়, অথচ আগে কি আটঘাট বেঁধে নিচ্ছে, ইন্নাল্লাহ আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না, তা আপনি লজ্জা করবেন না, জবাবটা দেন। তো আল্লাহ তো জবাব দিচ্ছে, ছেলেরা মায়ের মতো হয় কেন, মায়ের রং পায় কেন, নিশ্চয়ই তোমাদের কিছু হয়, শুধু বাবাদের হয় না, ওটা অন্য বিষয়। মূল এখানে বিষয়টা হচ্ছে ইসতিহিয়া আনিল্লাহ, আল্লাহ থেকে ভয় করে। ভয় দুই ভাগে বিভক্ত, একটা বান্দাকে বান্দা লজ্জা করে, একটা আল্লাহকে বান্দা লজ্জা করে, একটা বান্দা আল্লাহকে লজ্জা করে। তো বান্দাকে আল্লাহ লজ্জা করেন না, ইন্নাল্লাহ লা ইসতিহিয়া, বাস কথা শেষ। আল্লাহ বান্দাকে লজ্জা করেন না, বান্দার যা কল্যাণ আছে, যাতে কল্যাণ আছে আল্লাহ সবই বলে। আর সেই জন্য কোরআনে হাদিসে সব কথাই বলা হয়েছে। একদিন আবু জাহল তো খেপে গেল যে তোমাদের এমন নবী এই সময় তো আজেবাজে নোংরা কথা পর্যন্ত বলে, তাহলে হ্যাঁ আমাদের নবী আমাদেরকে পুরোপুরি সংস্কার করার জন্য এসেছেন, এমনকি মাথা চুলটা কি করে আশ্রয় হবে সেটা আমাদের নবী আমাদের শিখিয়ে দেন। অতএব তোমরা কাফেররা যত চিল্লাচিল্লি করো, তোমাদের কোনো বিধান আমরা মানব না, আল্লাহর এলাহী বিধান যা পবিত্র, যা আসমান থেকে এসেছে সেটাই আমরা গ্রহণ করব। যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করার নিয়ম সেখান থেকে শেখানো হচ্ছে, সেইভাবেই আমরা পবিত্রতা অর্জন করব। যেভাবে কাপড়চোপড় পড়তে হবে বলা হচ্ছে, সেইভাবে কাপড়চোপড় পরিধান করবো। জাহেলি যুগে সব রীতি বাতিল, বোঝা গেল? ইসলাম মানুষের একবার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফটা কভার করে, সব বিষয় সেখানে শিক্ষণীয় রয়েছে। আপনার হাদিসের পৃষ্ঠা খুলে দেখবেন, অধ্যায় অনুচ্ছেদগুলো দেখলে স্তম্ভিত হয়ে যাবেন যে এমন কোন বিষয় নাই যে আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, সব সাবজেক্ট সেখানে বলা হয়েছে। দুর্ভাগ্য এগুলো পড়ার লোক নেই, বোঝার লোক নেই, আমল করার লোক তো প্রশ্নই ওঠে না। আরেকটা লজ্জা হচ্ছে বান্দাকে বান্দা লজ্জা করা, এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে, তো বলা হচ্ছে যে ঈমানের 100 শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা হচ্ছে আলাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদনা হয় ইমাতুল আদানের তারিখ বলেই বলা হচ্ছে বল হায়া ও শাওবাত মিন আল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। অন্য হাদিসে আসছে আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কিছুই নিয়ে আসে না। দেখেন 100-র মধ্যে 100 কিন্তু বলা উচিত ছিল, তা না বললে উপরটা বললেন নিচেটা বললেন আর একটা টান দিয়ে পৃথক করে বললেন ইমান, হায়াট হচ্ছে ইমানের একটি শাখা। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই 100-র মধ্যে ওপরের পরেই হায়ার স্থান, কলেমা পড়ো ওর উপর তো নাই, তৌহিদের কলেমা, এরপরেই তো হায়ার স্থান। হায়া না থাকলেও এমন অবস্থা ঘটে যায় তৌহিদও থাকে না, ঠিক যেমন ইবলিস বেহায়ার মতো বলেছিল আল্লাহর সামনে তর্ক করতে গেল, হায়া নষ্ট হয়ে গেল বলে ইবলিস কাফের হয়ে গেল। হায়ার গুরুত্ব এত বেশি যে আল্লাহ পাকটা পৃথক করে আলাদা করে বলে দিলেন আল্লাহ রাসূল। এটা হলো বান্দা টু বান্দা, আরেকটা হলো বান্দারা আল্লাহকে লজ্জা করবে, এটা একটা কঠিন ব্যাপার। বান্দা কোন আল্লাহকে লজ্জা করে কিভাবে করবে, তার প্রসেসটা কি, বিষয়টা একটু কঠিন। সে কারণ একদিন আল্লাহ রাসূল স্বয়ং সাহাবীদের সামনে একটা হাদিস বর্ণনা করলেন, এটা আপনাদের শুনে দিই, ক্লিয়ার হয়ে যাবেন তাহলে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করো, সত্যিকারের লজ্জা তোমরা আল্লাহকে করো। কুল্লা ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাসতাহি আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় আল্লাহকে লজ্জা করি, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। ক্বালা লাইসা কাযালিক, আমি এইটা বলি নাই, ولكن الاستحياء من الله حق الحياء ان تحفظ الراس وما وعى وتحفظ البطن وما دحى وما حوى আমি তোমরা যেটা বলছো ওইটা আমি বলি নাই, আমি বলছি এই যে তোমরা হেফাজত করো তোমাদের মাথাকে, অমা ওয়া আর মাথার মধ্যে যেগুলো সঞ্চিত থাকে, ওয়া তাহফাজ আল বাতনা অমা হাওয়া পেটকে হেফাজত করো আর পেটের মধ্যে যেগুলো জমা হয়, ওয়া তাতাযাক্কার আল মাউত ওয়াল বিলা মৃত্যুকে স্মরণ করো এবং তুমি মৃত্যুর পরে যে তুমি একটা পচা লাশে পরিণত হয়ে যাবে ওই বিষয়টা একটু স্মরণ করো। ওমান আরাদাল আখিরাহ তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাত কামনা করে সে দুনিয়াবী সৌন্দর্য বিলাসিতা পরিত্যাগ করে। ফমান ফাআলা যালিকা ফাকাদ ইসতাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি উপরোক্ত চারটি কাজ করল সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা করল। রাওয়াহু আহমদ ও তিরমিজি বিসনাদিন হাসান। বিষয়টি যেহেতু মানুষের জানা নেই এজন্য আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়ে বলে দিলেন এই চারটি বিষয় আমাদেরও জানা উচিত। প্রথম কথা হচ্ছে তুমি তোর মাথাকে হেফাজত করো, ওমা ওয়া উপরের হেফাজত ভিতরের হেফাজত, মাথার উপরে হেফাজত কি চুল লম্বালে চুল কাটো সপ্তাহে দুদিন, মাথায় সাবান লাগাও অথবা আজকাল কি বেরোছে ওকে শ্যাম্পু লাগাও, উপরে মাথার হেফাজত আর কি, প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা উজু করে যখন সালাত আদায় করতে যাবে তার আগে অবশ্যই চুল আসড়াবে, কারণ চুলের ব্যায়াম হচ্ছে চিরুনি করা, চুলের গোড়া যদি চিরুনি না করা হয় চুলের গোড়া শক্ত হয় না, চুল উঠে যায়, দিনে অন্তত পক্ষে যখনই চুল ঘুলিয়ে যাবে বা অন্তত ঘুম থেকে উঠবে, যেমন দাঁত মাজন করতে হয় দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য, ঠিক চুল আশড়াতে হয় চুলের স্বাস্থ্য রক্ষা করার জন্য, এটা হলো মাথার উপরি বিষয়, আর নইলে মাথা উগুন হবে, পোকা হবে, অনেক কিছুই হবে, দুর্ভাগ্য জটাধারী পীর ফকিরদের অবস্থা, তারা এইসব হাদিস মানে না, তারা যত বেশি মাথা নোংরা করতে পারবে, যত মাথা জট পাকাতে পারবে, যত চুল লম্বা করতে পারবে তত ওরা সুফি বলে পরিচিত হবে। হাইকোর্টের একটা ল্যাংটা ফকির জীবনভর বম বম করে ঘুরে বেড়াইল, মরা পড়া হাইকোর্টের বিচারপতিদের কাছে সে মহামানুষে পরিণত হয়ে গেল, বিশাল সেখানে বিল্ডিং হয়েছে আর সেইখানে গিয়ে যাবতীয় সব সেবা কিংবা নজর নিয়াজ দিলেই নাকি হাইকোর্টের বিচারে রায় আস। মানুষের ভিতরকার এই নোংরা বিশ্বাস দূর করার উপায় তো কিছুই নাই কোরআন হাদিস ছাড়া। মাথার উপর অংশ পরিচ্ছন্ন রাখতে হবে যে দুর্গন্ধযুক্ত না হয়, নোংরামি না আসে, এজন্য হাদিসে বাবুত তারাজ্জুল বলে একটা আলাদা অনুচ্ছেদ আছে, চুল আশড়ানো অনুচ্ছেদ। আল্লাহ রসুল তার চুল দুই দিকে ভাগ করে দিতেন, অর্থাৎ মাঝখানে সেতি কাটতেন। আমরা অনেকে সেটা ফলো করি কারণ মাঝখানটা মাথার মূল অংশ, এই অংশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার মাথার কোনো অসুখ বিসুখ খুব কমই হয়, এটা ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা, বিষয়টা তা নয়, পরিচ্ছন্ন রাখাটা হল মূল। এইবারে কিন্তু পরে আল্লাহ রসুল বলছেন ওমা ওয়া, মাথার ভিতরে তুমি যা সঞ্চিত রাখো মুখস্থ রাখো স্মরণে রাখো ওইটাকে হেফাজত করো, অর্থাৎ আপনার মাথার মধ্যে আছে খারাপও আছে ভালো চিন্তাও আছে, এই চিন্তাটা যদি আপনি খারাপটা বাদ দিয়ে ভালোটা রাখেন তাহলে কিন্তু আপনি আল্লাহকে লজ্জা করলেন, কারণ মাথা যে চিন্তা কি মানুষ তো টের পায় না, কারোর ক্ষমতা আছে, কারোর উপায় নেই মাথার মধ্যে কি চিন্তা আমি করছি না করছি কারোর বোঝার উপায় নেই। যখন ওমর ফারুকের যুগে তকদিরকে অস্বীকারকারী একটা গ্রুপ বের হল তখন তিনি তাদের নেতাকে ডাকালেন, ডাকিয়ে বললেন তুমি নাকি তকদিরকে অস্বীকার করো, কি কি যুক্তি তোমার, মুশকিল হয়েছে যত বাতিলপন্থী এরা সব কোরআন হাদিস দিয়ে যুক্তি দেয়, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো উমর ফারুক টের পাবে না, ওনার সামনে যেমনি কোরআন আয়াতটা বলেছে ধরে নেন লাসালিল ইনসানে ইল্লা মা সা, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নেই, এটা কোরআন আয়াত না, তকদির কি দরকার, চেষ্টা করলে তো পাবো না করলে তো পাবো না, কোরআনই বলতেছে, অতএব আমি তকদির মানি না, কথা শেষ। ওমর ফারুক তখন চিন্তা করলেন এর মাথায় রোগ ঢুকেছে, এর এমনিতে কিছু হবে না, এই লাঠি নিয়ে এসে তো চাবুক নিয়ে এসে নিয়ে মাথা সমানে পিটানো শুরু করতেছে, পিটতে পিটতে মাথা রক্ত হয়ে যাচ্ছে, এই শয়তান তোর মাথার রোগ গেল। যে নবীর উপরে এই আয়াত নাজিল হল তিনি বলছে তকদির মানা ফরজ, আর তুই বেটা কোথেকে ব্যাখ্যা দিতে আসছিস, মানে মাথার উপরেও ঠিক আছে বড় নেতা তো, কিন্তু মাথার ভিতরটা গোলমাল হয়ে গেছে, ফলে ওমরের যুগে আর এই তকদিরকে অস্বীকারীরা মাথা উঁচু করেনি, এরা আবার মাথা উঁচু করল খলিফাদের মৃত্যুর পরে ওমর ইবনে আব্দুল আজিজের যুগে। উনি আবার আরেকজন নেতাকে ডাকি নিয়ে আসলেন তার দরবারে, ভাই তোমরা কি যুক্তি দাও বলো তো, এই আয়াতগুলো সব বলেছে। তখন ওমর ফারুক বললেন, এই ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ঠিক আছে আমার সামনে সূরা দাহার পড়ো, ও পড়তেই আছে পড়তেই আছে, এবার শেষের দিকে আয়াতটা পড়তে বললেন, ইয়ুদখিলু মান ইয়াশা ফি রাহমাতি ওয়াদ-দালিমিনা আ'দা লাহুম আযাবান আলীমা, ওমা ইয়াশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, বলো অর্থ কি, যাকে খুশি তিনি তাকে তার রহমতের মধ্যে প্রবেশ করান, কেউ জোর করে ঢুকতে পারবে না, আর তোমরা যা ইচ্ছা করবো তা হবে না, যেটা আল্লাহ ইচ্ছা করবো সেটাই হবে, বলে আয়াতের ব্যাখ্যা কি, তোমার চুপ হয়ে গেছে, বলে তবা করো, খলিফার সামনে তবা করলো, তারপরে মাপ পাইলে চলে গেল। এগুলো কি বলছি, মাথার ভিতরকার রোগ, এই মাথার ভিতর রোগ সর্বযুগে ছিল, এ যুগও আছে আগামী যুগও থাকবেই। অনেক বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত সহজে সহজ সরল বোঝা যায়, কিন্তু আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি না, আর এই কম বেশির কারণেই কিন্তু সমস্যাগুলো হয়ে যায়। ইন্নাল আমাল বিন্নিয়াত, সকল আমলের মূল নির্ভর করছে নিয়তের উপরে, সংকল্পের উপরে, এ যে কোনো লোকের অর্থ বুঝে, আপনি বুঝলেন না নওয়ায়েতুল মুসাল্লি না পড়লে সালাত হবে না, আপনার বুঝে এটা হয়ে গেল। এখন যদি খলিফা ওমর থাকতো, ওমর আব্দুল আজিজ থাকতো, তাদের মাথায় এই লাঠি দিয়ে পিটেই রক্তাক্ত করার পরে আপনি সোজা হইতেন, তো কে পিটাবে আপনাকে? আল্লাহ রাসূল বলছেন তুমি তাহফাজুর রাস ওয়া ওয়া, মাথা ঠিক করো, মাথার মধ্যে যা আছে ওটা ঠিক করো, তাহলে তুমি আল্লাহকে লজ্জা পাবে, আল্লাহকে সত্যিকার লজ্জা করা হবে। আজকের পৃথিবীতে যত অশান্তির মূল্য হলো এই মাথা, প্রতি মুহূর্তে মানুষের মাথার মধ্যে গিজগিজ করছে অন্যকে ক্ষতি করার, গীবত করার, তোহমত করার, অন্যের সম্মান নষ্ট করার, কোনো ভালো চিন্তা মাথায় থাকে, অধিকাংশ ভালো চিন্তাওয়ালা মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এজন্য পরবর্তী হাদিস আল্লাহর রাসূল বলছেন যে দেখো, জিজ্ঞেস করা হচ্ছে সাহাবাগ মানেল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা, জবাব দিচ্ছেন নাসুন সালেহুন কালিলুন ফি নাসিন সুইন কাসি, অধিকাংশ মন্দ লোকের মধ্যে অল্প সংখ্যক সৎকর্মশীল লোকরাই হচ্ছে গোরাবা, মাইয়াসিহিম আকসার মিম্মা ইউতিউহুম, যখন অবাধ্য লোকের সংখ্যা বেশি আনুগত্যশীল লোকের চাইতে, মনে রেখো সেই যুগে সেই লোকগুলি হচ্ছে গোরাবা, মানে মাথার মধ্যে সবসময় দুষ্টুম চিন্তা, বাইরে যতই থাক আমলে আখলাকে পোশাকে আশাকে ডিগ্রিতে পদমর্যাদায় কোনো কমতি নাই, এগুলো সব বাহ্যিক জিনিস, কিন্তু এমন জায়গায় আল্লাহ রাসূল টাচ করেছেন যে যেখানে আল্লাহ ছাড়া মানুষ টের পায় না, সব কাজের মূল হচ্ছে ওখানে। যদি মাথার মধ্যে দুশ্চিন্তা কুচিন্তা নোংরা চিন্তা থাকে, তার বাহ্যিক আমল যত সুন্দর হোক কিছুই কবুল হবে না। ছোটবেলায় কথা মনে পড়ে, থাকতাম তখন খুলনাতে একটি 74-এর দিকে, একজন লোক প্রতি বছর হজ করে, আমি যে থাকি তিনিও অবশ্য হজ করেছেন, তাকে একদম জিজ্ঞেস করলাম, ব্যবসায়ী মানুষ, আচ্ছা এই মানুষটা প্রতি বছর হজ করে কেন বলুন তো? তুমি ওসব বুঝবে না, তার মানে তখন আমি ছোট মানে কলেজে গেল ভর্তি হয়েছি ডিগ্রি, তো না একটু বলতে হবে ব্যাপারটা কি, প্রতি বছর হজে কিছু যায় মানুষ একবারই তো ফরজ, ও তুমি বুঝবে না ভাই, তুমি মেলা জ্বালাই নেবা না, আপনাকে বলতে হবে ব্যাপারটা কি, আমি জানার মনে হচ্ছে। তাহলে তোমার কি বলবো, ও সোনার বিলাক করে, হাজির সাহেব যা চেক করে না, প্রতি বছর হজে যায় সোনা নিয়ে আসে, ব্যবসা হালাল আছে, অথবা ওই সুরতে ও ব্যবসাও করে হজও করে সোনার বিলাক করে বহু টাকা ইনকাম করে, খুলনা শহরে মেলে বাড়ির মালিক ওর মাথা ঢুকছে যে হজে গেলে আমাকে চেক করবে না, আর হজে গেলে একবার ঘুরে আসতে পারলেই বা সারা জীবন ইনকাম শেষ, জুমার সালাত আদায় করতে আসছে। আল্লাহর রাসূল বলছেন তিন রকম লোক মসজিদে আসে, একজন এসে তসবিহ তাহলিল দোয়া দরুদ পড়ে, আরেকজন এসে ওই মানুষের আবল তল ঘা গুতা মারে, ঘাড় ভেঙে সামনে চলে আসে, আর একজন একদম শেষে আসে, তাতে দূরত্ব বাড়ি যেতে পারে। মনে রেখো এ তিন রকম মুসলিম তিন রকম জিনিস নিয়ে চলে যাচ্ছে, যে আগে আসে ইমামের খুতবা শোনে সে পূর্ণ নেকি নিয়ে চলে যায়, আর যে এসে গেলে গোলমাল লাগে মাথায় ঘাড় ভেঙে আগে যে মাতবাড়ি করে ও খালি গোলমালটা নিয়ে চলে যায়, আর যে শেষে যে তাতে ঠোকর দিয়ে চলে যায় ও একেবারে মাহরুমে বঞ্চিত হয়ে চলে যায়। অর্থাৎ বাহ্যিক আমল কিন্তু সবাই আমার মুসল্লি, কিন্তু মা বাবা মাথার মধ্যে কার কি আছে ওটা আল্লাহ জানে। এই আল্লাহকে লজ্জা করাটাই হলো বড় জিনিস, যে আমি যে কোন নিয়ে কাজ করছি আল্লাহ ভালো খবর রাখেন। আবুল লুবাবা বিখ্যাত সাহাবি, আল্লাহ রসুল আলোচনা করছেন যে বনু কুরাইজাকে কি শাস্তি দেওয়া যাবে, আবুল লুবাবা শুনেছেন আলোচনা বৈঠকে, অনেকে আমরা থাকি তো নিজস্ব লোকদের সঙ্গে অনেক কথা নেতারা বলি ফেলেন, ওরা বলল আবুল লুবাবা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো, তার সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, উনি যদি বিষয়টা সালিশ করার জন্য আসে তাহলে আমরা মেনে নেব। উনি গেলেন, উনি তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ইঙ্গিত দিলেন যে তোমাদের শাস্তি, এরকম হাত দিলেন ঘাড়ে, মানে কতল, এটা কিন্তু কেউ বুঝতেও পারেনি ভালো, যাদেরকে বলা হচ্ছে এবং তারাও ভালো বুঝতে পারেনি, তাকে এটা বোঝাও নি, টেটালে ব্যাক করে ফিরে আসছে। এই হাত দেওয়া বিষয়টা কেউ বোঝেনি, উনি বুঝেও দেননি, কিছুই করেননি, কিন্তু নিজের অন্তরে ধাক্কা দিল, কেউ না বুঝুক আল্লাহ তো বুঝেছে, আমি কোন নিয়তে এটা হাত ইশারা করেছিলাম আল্লাহকে তো লুকানো যাবে না, আল্লাহ তো দেখে ফেলেছে। মসজিদে এসে সরাসরি নিজেকে নিজে খুঁটিতে বেঁধে ফেললেন, বন্দী হলেন, কীভাবে বলি এই অবস্থা কেন, তো না আমি অন্যায় করেছি, না কোনো অন্যায় তো তুমি করেনি, আমি করেছি আমি জানি, আমি জানি আমার আল্লাহ জানে, বেঁধে ফেলল। বাসার থেকে স্ত্রী খানা নিতে খাওয়ায়, মোটে বাড়ি যাবেই না যত না আল্লাহ ক্ষমা না করবে। আল্লাহ রসুলকে জাহলি আল্লাহ রসুল আবুল বর কাণ্ড দেখেন, সে মসজিদে এসে নিজে নিজে বন্দী হয়ে গেছে, বাড়ি যাচ্ছে না, খানা পিনা করছে না, কি করবো। আল্লাহ রসুল বলছে আমাকে তো কোনো অন্যায় করেনি যে আমাকে মাফ করবো, আল্লাহর সঙ্গে কি ব্যাপার আছে ওই ভালো জানে, আল্লাহ ক্ষমা না করার পর্যন্ত আমি কিছু করতে পারবো না। এইভাবে আর 10-12 দিন চললো, পরে আয়াত নাযিল হলো, আল্লাহকে ক্ষমা করে দিলেন। এই যে বিষয়গুলো, আল্লাহকে মানে লজ্জা করাটা হলো সবচেয়ে বড় জিনিস, যে লজ্জার ব্যাখ্যাটা কিন্তু হাদিস দ্বারা এটাই হচ্ছে। তাহফাজাল বাতন ও মা হাওয়া, পেটকে হেফাজত করো এবং পেটের মধ্যে যা তোমরা সঞ্চয় করো। এখন আমরা জুম্মা পড়ে বাড়ি চলে যাবো, পেট ভরি খানা পিনা করবো, জুম্মার দিন আজকে ছুটির দিন, সবাই খুব ভালো ভালো খায় আসে, এই খানাটা যে কেমন ভাবে আসছে আমার পেটের মধ্যে, এটা কিন্তু যিনি খানা খরিদ করেছেন তিনি ভালো জানেন, বাড়ির মালিক খবর রাখেন। যদি এখানে কোনো হারাম ঢুকে থাকে সেটা মেহমান কিন্তু জানেন না, কিন্তু আপনি বাড়ির মালিক আপনি জানেন, দুজনেই কিন্তু গরু গোশ খেয়েছেন বা খাসি গোশ খেয়েছেন বা মুরগিও খেয়েছেন, বাড়িওয়ালা কি নিয়েছে কোন টাকায় খরিদ করেছে জানে বিধায় সে দায়ী হবে, সে লজ্জা করেনি আল্লাহকে, আল্লাহকে লজ্জা করলে সে কখনো হারাম জিনিস কিনত না, হারাম খেত না, তার পরিবারও পরিবারকেও সে লুকাইছে, মেহমানকেও লুকাইছে, তারা দায়ী হবে না, দায়ী হবে সে। অতএব তুমি তোমার পেটকে হেফাজত করো, বাহ্যিক হেফাজত সাবান দিয়ে গোসল করে মসজিদে আসা, আর ভিতরকার হেফাজত হচ্ছে হারাম থেকে বাঁচা। অতএব সাবধান, যদি কেউ আল্লাহকে লজ্জা করে বেঁচে যায় তাহলে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। তিন নম্বর, ও তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, মৃত্যুকে বারবার স্মরণ করো এবং তুমি মৃত্যুর পরবর্তী অবস্থাকে মনে মনে চিন্তা করো। এই জন্য জানাজা যেতে হয় কেন? জানাজার দৃশ্য দেখলে মানুষের হৃদয়ের মধ্যে নিজের মৃত্যুর কথা ভেসে ওঠে। অন্যকে জানাজা পড়ার আগে তাই তুমি নিজে জানাজা সম্পর্কে চিন্তা করো। বেলা বলা হচ্ছে কেন? একেবারে পচি গলে যে অবস্থাটা হয় ওইটাকে বেলা বলা হচ্ছে। এই তাজা মানুষটা এক দুদিনের ব্যবধানে নিকৃষ্ট মানুষে পরিণত হবে। পচা লাশ যদি তোলা হয় নিজের সন্তান পর্যন্ত নাকে কাপড় দিয়ে একদিকে চলে যাবে। ওই দৃশ্য একবার স্মরণ করো, কেউ তোমার সাথে থাকবে না। আচ্ছা, মান আরাদাল আখরা তারাকা জিনাতা দুনিয়া, যেহেতু আখেরাত কামনা করে সে যেন দুনিয়ার বিলাসিতা পরিত্যাগ করে। দুনিয়ার বিলাসিতা যত বাড়বে আখেরাতের চিন্তা তত কমবে, আখেরাতের চিন্তা যত বাড়বে দুনিয়ার বিলাসিতা তত বাড়বে। অতএব এই বিষয়টি সাবধান, দুনিয়ার মধ্যে যদি ডুবে যায় সে আল্লাহকে লজ্জা করবে না, আর আখেরাতের দিকে ডুবে গেলে আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ার মধ্যে ঢুকিয়ে নেবেন। তো আমার কাছে এসেছে ও আমাকে লজ্জা করেছে, ওকে আমি কিছু করব না। এ বিষয়ে আল্লাহ রাসূল বলছেন ফামান ফাআলা যালিক, এই চারটা কাজ যারা করবে ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহ থেকে সত্যিকারের লজ্জা করল। চারটা বস্তু আবার মনে করে দিই, আন তাহফাজা রাসা ও মা ওয়া, তুমি হেফাজত করো তোমার মাথাকে এবং যা তার মধ্যে তুমি সঞ্চিত করো, অর্থাৎ শিরকি চিন্তা, বেদাতি চিন্তা, মানুষের ক্ষতিকর করো চিন্তা, দেশের ক্ষতির চিন্তা, অপরের ক্ষতির চিন্তা। আরে ভাই, মানুষ তো সারা জীবন গালিগালাজ করবেই, আমার রসুলকে যদি গালিগালাজ করে তো আমরা কোন সা? যে যত বেশি ক্ষমা করতে পারে সে তত বেশি মহামানুষ। এই পৃথিবীতে প্রতিশোধ নিয়ে সব কিছু ব্যাপারে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। মানুষের লাইফে যার কোন লক্ষ্য নেই জীবনে, আজকেও পত্রিকা দিয়েছে পাশ্চাত্য বিশ্ব তো বিজ্ঞানের বিশ্ব, ওরা খালি এগুলি করে, কয়েকটা মানুষের পেছনে কয়েক বছর ধরে ওরা ট্রাই করেছে, করে বলছে যে মানুষের জীবনে লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য পথে সে এগিয়ে যাচ্ছে, ওই মানুষটার হায়াত লম্বা। আর যার জীবনে কোনো লক্ষ্য নাই, আরে আসি বা কদিন, কাল তো মরে যাবো, এই করে জীবন কাটায়, ও তাড়াতাড়ি মরে যায়। যে মানুষ জীবনে কিছু করতে চায় বা করার লক্ষ্যে দৃঢ় থাকে, বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে তার যে হায়াতটা এমনিতে লম্বা হয়ে যায় কারণ ওর লক্ষ্য থাকে সামনে। ঠিক অনুরূপভাবে যারা এই পৃথিবীতে কোনো সৎকর্ম করার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায় আল্লাহ পাক তাকে ওই সৎকর্ম করার তৌফিক দান করে থাকেন। মাথার মধ্যে দৃঢ় লক্ষ্য রাখতে হবে যে আমি আমার জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ব, সাধ্যমতো চেষ্টা করব, আর এটা করতে গেলে দুনিয়ার মানুষ তোমাকে গালিগালাজ করবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। কিন্তু মনে রেখে দিও, লাদুর রহমান খাদালম, যারা পরিত্যাগ করে চলে যাবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রসুল মৃত্যুর আগেই দুজন নবী এত দাবি করেছিল তারা মুসলমান হওয়া সত্ত্বেও, এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মোরতাদ হয়ে গেছিল। সেই মোরতাদদের ঠেকাতে গিয়ে আবু বকর সিদ্দিককে যুদ্ধ ঘোষণা করতে হলো। অত এ যুগেও সত্যসেবীদের কাছ থেকে দুনিয়া পূজারীরা চলে যাবে, এটাই স্বাভাবিক, এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা দেওয়া উচিত হবে না। তাই প্রত্যেকের দায়িত্ব হবে লক্ষ্য নির্ধারণ করা, মাথার মধ্যে ওই চিন্তা নিয়ে আসতে হবে যে আমাকে সবসময় সমালোচনাকারীদের তীর সহ্য করতে হবে, গিবতকারীদের গিবত সহ্য করতে হবে, মিথ্যাবাদীদের মিথ্যা হজম করতে হবে, অপবাদ দানকারীদের অপবাদ বরদাস্ত করতে হবে, কিন্তু আমি তাতে খেপব না, রাগ করব না, বরং এতে আমার নেকি হয়ে যদি সবর করি আমি ওর নিজস্ব লক্ষ্যে অবিচল থাকব। এটাই হলো আমার ওয়াহার ব্যাখ্যা। মাথা ঠিক রাখো, মাথার মধ্যে চিন্তাটাকে ঠিক রাখো। একটা হলো মাথাকে হেফাজত করো এবং তার সঞ্চয় জিনিসটা ঠিক রাখো, একটা পেট এর হেফাজত করো এবং পেটের মধ্যে যেটা আছে ওটাকেও হেফাজত করো, অর্থাৎ হারাম থেকে বাঁচো। আর তিন, সর্বদা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর পরবর্তী যে অবস্থাটা জীর্ণ শূন্য পচা গেল অবস্থা, এটা চেহারা বারবার দেখো, মনের আয়না দিয়ে দেখো, তুমি কিন্তু ওই অবস্থা যাচ্ছ, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আর চার, সবসময় আখেরাতকে স্মরণ করো, দুনিয়ার সৌন্দর্য বর্জন করো, তাহলে তুমি ভালো থাকবে, নইলে বিনষ্ট হয়ে যাবে। ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রান কত্ত, একজন মানুষ সারা জীবন কোনো সৎকর্ম করেনি। ওকান ইউজাইনাসফাইয়াকুল রাসূলিহি খুজ মা তায়াসসারা ওয়াতরুক মা আসারা ওয়াতাজাওয়াজ লাল্লাহ আন ইয়াতাজাওয়াজ আন্না। হঠাৎ তার মনে খেয়াল হলো, আমি যে সারা জীবন পাপই করলাম, আমার উপায় কি হবে? মরতে তো হবেই। তার ব্যবসা ছিল টাকার ব্যবসা, টাকা ঋণ দিত, আদায় করত। আজকাল যেমন আপনারা কিস্তির জালে আবদ্ধ হয়ে গেছেন, এনজিওর ঋণের জাল আর ব্যাংকের ঋণের জালে সারা বাংলাদেশ আবদ্ধ হয়ে বসে আছে, বিশেষ করে গ্রামের মেয়েরা, গরিব মানুষদের, এবং গরিব মানুষ বলা ঠিক হবে না, অত্যন্ত উচ্চাভিলাষী যারা, তারাই কিন্তু এই ঋণগুলো নেয়। নইলে অল্পে তুষ্ট থাকার গুণ যদি থাকতো, তাহলে মানুষ কখনো ঋণগ্রস্ত হইত না। নিজের গ্রামে বসে নিজের বাড়ির চালে যদি একটা মধুর চাষ করে, বা বাড়ির সামনে গেলে পুঁই শাকের চারা লাগায়, অথবা বুনু কচু গাছও যদি থাকে, এতেই তার রুজির ব্যবস্থা হয়ে যায়। কিন্তু হতভাগা মানুষ এত বেশি লোভী, সে সবসময় টাকায় বড়লোকের দিকে, আমি ওরকম বড়লোক হব, কোটিপতি হব, ট্রায়াস ফিটিং বাড়ি হবে, ওই ধান্দা সবসময় থাকে। রাস্তা হাঁটার সময় যখন বড় বড় বিল্ডিংগুলো দেখি, সেই 1962 সালে পড়া আল মুস্তাতরাফ আদবের একটা লাইন বারবার মনে আসে আর বলি সবার সাথে, আপনাদের শুনে দিই। একদিন জনৈক দিনদার পরহেজগার মানুষ যাচ্ছিলেন রাস্তার ধার দিয়ে, বিশাল এক প্রাসাদ দেখে ওদিক তাকিয়ে বলছিল, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানুয়ান করিবিন ফিত্তুরাবি, হে উচ্চ প্রাসাদের মালিক, অতিশত তুমিও আমার মতো মাটির তলে দাফন হয়ে যাবে, তুমি আর আমি সমান হয়ে যাবে। কবে পড়েছি এই লাইনটা আমি আজও ভুলতে পারি না, 62 সালে পড়া আরবি সাহিত্যে, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, হে উচ্চ প্রাসাদের অধিবাসী, সাতুদফানো সত্তর তুমিও দাফন হয়ে যাবে, আন করিবিন ফিত্তুরাবি মাটির তলে, তোমার বাচ্চারা তোমাকে ওই বাড়িতে রাখবে না, মরে গেলে তোমাকে তোমার বাচ্চারে ঘাড়ে করে নিয়ে মাটির তলে শোয়াই দেবে। অতএব কেন এগুলো? ওই লোকটা চিন্তা হয়েছে, তাই তো জীবনভরটা টাকাই টাকা, টাকারই কারবার। দেশে যত ঋণগ্রস্ত লোক অধিকাংশই টাকার লোভে, বড়লোক হওয়ার লোভে, অল্প তুষ্ট না হওয়ার কারণে এগুলো করে থাকে। যারা ঋণগ্রস্ত দেখেন, এমনকি এখন আমাকে অনেকে এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে, এখন ফতোয়া দিতে গিয়ে, স্যার গ্রামে কোনো গরিব মানুষ নেই, যে সমস্ত বিধবা মেয়েরে ঘুরে বেড়াচ্ছে, এরা সব স্মাগলিং করে সব লাখ লাখ টাকার মালিক, সুদের ব্যবসা করে সব লাখ লাখ টাকার মালিক, ওরা আমাকে কিনতে পারে, তো ফেতরা দেবো কাকে, ওষরের চাল ধান দেবো কাকে? উল্টা প্রশ্ন হচ্ছে আমাদের কাছে। তারা তো গ্রামে বাস করে, জানে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে গরিব মানুষ, আসলে আদৌ গরিব নয়, সব এনজিও ঋণ নিয়েছে, সুদের ঋণ নিয়েছে, স্মাগলিং করছে, তারা বহু টাকা পয়সার মালিক। কেন এগুলো করছে, অন্যায় পথে কেন যাচ্ছে মেয়েগুলা? শুধুমাত্র লোভের কারণে। ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক আছে সত্যিকারের দরিদ্র, যাদের স্বামীরা বেয়াদব, তাদের কোনো দায়িত্ব গ্রহণ করে না, ভরণ পোষণের দায়িত্ব নেয় না, সন্তানদের ফেলে চলে যায়, এই সমস্ত মা বোনেরা পেটের দায় পড়িয়ে অনেক সময় বাধ্য হয়ে অন্যায় কাজ করেন। আল্লাহ পাক তাদের অন্তর খবর রাখেন, হয়তো আল্লাহ তাদের ক্ষমা করবেন। তথাপি আমরা সবাই প্রতি অনুরোধ জানাবো, অল্পে তুষ্ট থাকুন এবং আল্লাহর কাছে হালাল রুজির জন্য প্রার্থনা করুন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক। সালাতুর রাসূলের দোয়াটা দেওয়া আছে, এই দোয়াটা মুখস্থ রাখবেন, বারবার পড়বেন, ইনশাআল্লাহ যাবতীয় দারিদ্র থেকে আল্লাহ পাক আপনাকে এবং আপনার সন্তানদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন না, হাদিস সত্য, আমল করুন, ইনশাআল্লাহ দারিদ্র থেকে মুক্তি পাবেন। আর আছে সূরা ওয়াকিয়া, পুরো পড়তে পারেন, একটা হাদিস সেভাবে আসছে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এই লোকটা দেখলো সর্বনাশ, সত্য মরতেছে, টাকা তো কাউকে বাঁচাতে পারছে না, আমাকে তো মরতে হবে, কি করা হবে? যাকে সে টাকা আদায় করার জন্য পাঠায় আদায়গারি, তাকে একদিন বলল, খুজ মাতা ইয়াসসার অত্রক মাতা আসসার ও তাজাওয়াজ লাল্লাহ ইয়া তাজাওয়াজ আন্না। দেখো, যারা ঋণ পরিশোধ করতে পারে সহজে, তুমি তাদের ঋণটা নাও, আদায় করো, আর যাদের খুব কষ্ট হচ্ছে বলছে মনে করো তাদেরটা ছেড়ে দাও। হতে পারে এই ক্ষমা করার বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। দেখেন মানুষের মনে কখন দাগ কাটে, হঠাৎ করে মৃত্যু এসে হাজির, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই বান্দা তোমার আমলনামা তো শূন্য, জীবনে কোনো নেকি কাজ তুমি করো নাই, তোমাকে আমি কি বিচার করব, তুমি কি কোনো নেকি কাজ করেছো মনে করে দেখো তো। আল্লাহ নেকি কাজ কিছুই করি নাই, তো তোমার ভয়ে একটি কাজ করেছি, যারা কিস্তি শোধ করতে পারেনি তাদের কিস্তি মাফ করে দিয়েছি। কেন দিয়েছ? এই জন্য হয়তো বা আল্লাহাক এর বিনিময়ে আমাদেরকে কে আমাদের দিন ক্ষমা করতে পারে। তুমি আমার ক্ষমার জন্য এটা করেছো, হ্যাঁ যাও তোমার সবগুলো মাফ করে দিলাম। হাদিসগুলো আমাদের পথ দেখায় প্রতি মুহূর্তে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনই কোনো অন্যায় কাজ করতে পারে না, অন্যায় চিন্তা করতে পারে না, অন্যায় কথা আসবে না, আসলেও সে সঙ্গে সঙ্গে তওবা করে, কারণ বান্দা তো ভুল করেই, করলে দিনেন যে তওবা করবে। এই দুটো হাদিস আপনাদের শুনিয়ে দিলাম, আল্লাহকে লজ্জা করুন, আল্লাহকে লজ্জা করার মধ্যেই বান্দার উন্নতি নিহিত। যে ব্যক্তি শুধু আল্লাহকে লজ্জা করে না সেহানো কাজ নেই সে পারে না। আপনাদের কি ইতিহাস মনে নাই সেই মহিলার কথা, ইমরাতে গামেদিয়ার কথা, শেষে বলছে হে আল্লাহ রসুল আমি হজযোগ্য শাস্তির লায়েক হয়ে গেছি, কি করেছ? এই যে আমার গর্ভ দেখছেন না, এটা ব্যভিচারের গর্ভ, যাও বাচ্চা হোক তারপরে এসো, বাচ্চা হয়েছে আবার এসছে, যাও বাচ্চা খেতে শিখে শক্ত করে খাক তারপরে এসো, আবার দুবছর পরে এসছে, এই দেখেন আমার বাচ্চার হাতে খেজুর খেতে পারে। চিন্তা করেন গর্ভ খালাস হতে গেছে ধরেন প্রায় 7-8 মাস, এরপরে বাচ্চা বড় হতে গেছে আর 2 বছর, হামলু অফিস আলুফি আমায়ন, এরপরে তিনি এসেছেন মেয়েটা। এবার আল্লাহ রসুল হে সাহাবিরা কেউ কি আসবে বাচ্চাটার দায়িত্ব নেওয়ার জন্য? একজন আনসার সাহাবি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল এই অসহায় মেয়েটির বাচ্চাটাকে আমি লালন পালন দায়িত্ব গ্রহণ করলাম, এবার তাকে শাস্তি দেওয়া হলো, বুক পর্যন্ত পুঁতি পাথর মেরে হত্যা করা হলো, তার রক্তের একটা ছিটা এসে একদম সাহাবির গায়ে লাগলো, তিনি তাচ্ছিল্য ভরে কিছু বলতে চাইলেন, আল্লাহ নবী কঠিন ভাবে ধমক দিয়ে বললেন দেখো খবরদার এই মহিলা এমন এমন তবা করেছে মেয়েটি, তার তবা সারা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তা তো কুলাবে না। কিসের জন্য? সে আল্লাহকে লজ্জা করেছিল যে না আমি গোপনে কি করেছি কেউ সাক্ষী নেই কেউ জানে না, কিন্তু আল্লাহ দেখেছে, অতএব অতএব আমি আল্লাহর কাছ থেকে মুক্তি চাই। এই যে আল্লাহকে ভয় করার, আল্লাহকে লজ্জা করার এই বিষয়টি আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে, যেটা হারিয়ে গেছে। দুনিয়াতে সব কিছু প্রতিশোধ নেব এই অ্যাগ্রেসিভ মানসিকতা বাদ দিতে হবে, আল্লাহকে ছেড়ে দেন, আল্লাহ সবই জানেন, কাকে কি করতে হবে আল্লাহ ভালো করে জানেন, আল্লাহর পর তওয়াক্কল করলে আল্লাহ আপনার পক্ষ থেকে ফয়সলা করবেন, আপনার পক্ষ থেকে তিনি প্রতিশোধ নেবেন, আমাদের কিছুই করা লাগবে না, আমাদের কাজ খালি একটাই আমি আল্লাহর পথে আছি কি না এটা যাচাই বাছাই করে পথ আগানো, এবং এই লক্ষ্যে দৃঢ় থাকা। যদি লক্ষ্য দৃঢ় থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার হায়াতে তৈবা দান করবেন, তার দীর্ঘ হায়াত দিবেন এবং তার আমলে তারাক্কি দান করবেন, চারিদিক থেকে তার উপরে বরকত নাজিল হবে, মেন হায়সোলা ইহাত আছে সে জানতেই পারবে না আল্লাহ পাক কিভাবে তাকে রহমত করেছেন, কারো জীবদ্দশা হবে কারো মৃত্যুর পরে হবে। ইব্রাহিম মারা গেছেন, দুনিয়া এখন উম্মত ছিল না, ইব্রাহিমের পরে সারা পৃথিবী এখন ইব্রাহিমের অনুসারী, ঈসা মারা দুনিয়ার থেকে উঠে গেছেন, মারা যাওয়ার সময় মাত্র 12 জন লোক রেখে গেলেন, এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হল ঈসার উম্মত খ্রিস্টানরা, এমনকি মুসলমানদের চাইতে তাদের সংখ্যা নাকি বেশি অনেকে বলেন। অতএব সবকিছু দুনিয়াতে যে পেতে হবে এই চিন্তা ভাবনা বাদ দেন, মাথাটাকে নোংরা চিন্তা থেকে মুক্ত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ পাক ভিতরে খবর রাখেন, আমরা ভিতরটা জানি না বাহিরটা জানি, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে আল্লাহকে লজ্জা করা তৌফিক দান করুন, এবং আল্লাহ ভয়ে ভীত হয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।